الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدر سبابتي حضرات علماء الكرام দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দা নিশীন মা বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই জানেন স্থানীয় একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মুবারক সম্মেলনে আমরা যোগদান করেছি। যেহেতু এটা একটা মাদ্রাসার সম্মেলন, এজন্য মাদ্রাসা আমাদের সমাজে থাকলে কি লাভ হবে, মাদ্রাসা না থাকলে কি ক্ষতি হবে, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনের এক আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তেলাওয়াত করেছি। এই মুহূর্তে আমার স্বাস্থ্যটা খুবই খারাপ লাগতেছে, বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতেও যাওয়ার পর নাই কষ্ট হচ্ছে। এজন্য আপনারা মনে মনে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার স্বাস্থ্যটা ভালো করে দেয়, আপনাদের যেন কোনো কিছু কথা শোনাইতে পারে। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই যারা আপনার কাছে আসলে আসতে কথা বলে, রাসুলের কাছে গেলে আসতে কথা বলতো কারা? আপনারা বলতে পারেন কেউ? তাহলে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে গেলে আসতে কথা বলে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, এদের পরীক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। সাহাবায়ে কেরামদের শিক্ষক হইলেন রাসূল, আর পরীক্ষক হইলেন স্বয়ং আল্লাহ। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে উম্মতের সকলের জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছেন, সমস্ত উম্মতের উস্তাদ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের সমস্ত উম্মতেরা তার ছাত্র, দুই রকমের ছাত্র, একরকম ছাত্র ডাইরেক্ট আর একরকম ইনডাইরেক্ট। রাসূলের ডাইরেক্ট ছাত্র সরাসরি ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সরাসরি লেখাপড়া করেছে, আর সাহাবা ছাড়া উম্মতের বাকি অংশটাও রাসূলের ছাত্র সাহাবাগণের মাধ্যমে। সাহাবাগণ হইলেন রাসূলের সরাসরি ছাত্র, আর আমরা রাসূলের ছাত্র সাহাবাগণের মাধ্যমে। এই সরাসরি ছাত্র সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল প্রায় 16 লক্ষ। এদেরকে আল্লাহর রাসূল দীর্ঘ 23 বছর লেখাপড়া করেছে। রাসূলের সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম এদের সংখ্যা 16 লক্ষ। এদেরকে আল্লাহ রাসূল লেখাপড়া করাইছেন কতদিন? লেখাইছেন ও পড়াইছেন। এই 23 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 16 লক্ষ ছাত্রদেরকে একটা মাত্র কিতাব পড়াইছেন। কতগুলি কিতাব? একটা মাত্র কিতাব পড়াইছেন, সেই কিতাবটা হল কোরআন শরীফ। সেই কিতাবটা হল একটামাত্র কিতাব পড়াইলেন। এই প্রশ্নের জবাবটা বুঝার জন্য ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদের এসে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে একটা লোক যতদিন বাজারে যায় ততদিনই তার স্ত্রী তাকে অনেক শখের জিনিস বাজার থেকে কিনে আনতে বলে। যেদিন যেই শখের কথা জিনিসটা আনতে বলে স্বামী আনে না, একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বলতে বলতে একদিন অতিষ্ঠ হইয়া স্ত্রী তার স্বামীকে বলল যে তুমি জীবনে কোনদিন আমার একটা আবদার রক্ষা করল না, এতদিন যাবৎ কত কিছু শখের জিনিস তোমাকে আনতে বললাম বাজার থেকে আনলা না, তখন সেই লোকটা বলল, আজকে বাজার থেকে সব কিছু এনে দেব তোমাকে, জগতে যা কিছু আছে সব এনে দেব আজকে। আপনারা বলেন তো, জগতের সব কিছু একদিন বাজার থেকে আনা যায়? তার স্ত্রী বলল, আনো না তাই ভালো, আবার জগতের সব কিছু এনে দেবে আজকে, এই কথা বলে আর মস্কারি করার দরকার নাই, জগতের সব কিছু এনে দেওয়া থেকে সম্ভবপর কথা বলে, জগতে যা কিছু আছে সব এনে দেব, এই কথা বলার মানে হলো মস্কারি করা, জিনিসেরও দরকার নাই আমার, মস্কারিরও দরকার নাই। এই কথায় স্বামী একটু রাগান্বিত হইয়া বলে, যে আজকে যদি তোমাকে আমি জগতের সব কিছু এনে দিতে না পারি তাহলে তোমার তালাক হয়ে যাবে তিনটা একসাথে। স্ত্রী যেমন বলল যে জগতের সব কিছু এনে দেওয়া তো সম্ভব নয় একদিনে, তাই তুমি একথা বলে আমাকে মস্কারি করেছ, স্বামীও সাথে সাথে বলল, আজকে যদি জগতের সব কিছু তোমাকে এনে দিতে না পারি তাহলে তোমার তিনতলা করে যাবে। এইবার করল মহাসংকট, বাজারে গেল, যে সমস্ত দরকারি জিনিসপত্র কিনে আনল টুকটাক একটা দুইটা, আর স্ত্রীর জন্য খুব সুন্দর যোগ্যতা ছাপা ভালো কাগজের কানা কোরআন শরীফ কিনে, স্ত্রীর জন্য কি আনলো কোরআন শরীফ, বাড়িতে এসে স্ত্রীর হাতে কোরআন শরীফ কানা দিয়ে বলল, এই নাও তোমার সব কিছু। তিনি বলে, সব কিছু একখানা কোরআন শরীফ ভান্ডার, জগতের সব কিছু কেমনে হল? লোকটা তার স্ত্রীকে বলল, এই কোরআন শরীফের ভিতরে জগতের সব কিছু মীমাংসা আছে, স্ত্রী তো মানে না, আমাকে বলছো জগতের সব কিছু এনে দেবা, এনে দিলা একখানা কোরআন শরীফ, আর বলো জগতের সব কিছু আছে, জগতের সব কিছু আমি পাইলাম না, তুমি যে বলছিলা না আনতে পারলে তালাক হয়ে যাবে, আমার তালাক হয়ে গেছে। এবার বাস্তবিকই তার বউ তালাক হইয়া গেল কিনা, এইটার ফতোয়ার জন্য লোকটা গেল আবু হানিফা রহমতুল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ বলেন, তার বউ তালাক হয়ে, কি বলে তালাক হয়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের একটা মাত্র আয়াতে বলেছেন, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। মানুষের জীবনে যত সমস্যা আছে, যত সমস্যা আসবে, যত সমস্যা আসতে পারে, সবগুলির সমাধানের ব্যবস্থা এই কোরআনের ভিতর দান করে দিলাম। তাতে এই কোরআন যে দিল জগতের সব কিছু দিল, এই কোরআন যে পাইল জগতের সব কিছু পাইল, কাজে এই লোকের কথা রক্ষা হয়েছে, তার স্ত্রীর তালাক হয়ে যায়। চিন্তা করে দেখুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত গভীর জ্ঞানের অধিকারী ছিল, অথচ আমাদের বর্তমান সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিন্দা করার কোন বাসা যখন খুঁজে পায় না তখন বলে আবু হানিফা মাত্র 17টা হাদিস জানতেন রাসূলের, এর বেশি নয়। ইমাম আবু হানিফা মাত্র 17টা হাদিস জানতেন, এটাকেই বাংলায় বলে যারে দেখতে নারি তার চলন বাঁকা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখিত হাদিসের ভান্ডার এক কিতাব আছে, কিতাবের নাম মসনদে আবু হানিফা। ইমাম আবু হানিফার লিখিত হাদিসের কিতাব, কিতাবের নাম মসনদে আবি হানিফা। হাদিসের ভান্ডার এই কিতাব, মাত্র 17টা হাদিস তিনি লিখেছেন না হাদিসের ভান্ডার লিখেছেন। আবু হানিফার যুগে যারা হাদিসের কিতাব লিখত, এরা এক কিতাব দেখে আরেক কিতাব লিখত না, নিজের মুখস্ত করা হাদিস লিখত। এটাও আপনাদের জানা দেখা দরকার। ইমাম আবু হানিফার যুগে, ইমাম শাফেঈর যুগে, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের যুগে যারা হাদিসের কিতাব লিখত, এক কিতাব দেখে আরেক কিতাব লিখত না, নিজের মুখস্ত করা হাদিস লিখত। সুতরাং ইমাম আবু হানিফার মাত্র 17টা হাদিস মুখস্ত ছিল, তার রাসূলের হাদিসের ভান্ডার মুখস্ত ছিল। কাজে আবু হানিফার যারা এই ধরনের যারা মিথ্যা নিন্দা করে, হানাফি মজহাবের যারা নিন্দা করে, এদের কপাল ভালো না। কিছু লোক আছে বলে যে আমরা হানাফি মজাব মানি না, বোখারি শরীফের সহি হাদিস না। ইমাম বোখারি রহমতুল্লাহি আলাইহি যিনি সহি বোখারি শরীফ লিখেছিলেন, তার উস্তাদগণের মধ্যে একজন উস্তাদের নাম ছিল মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। সুতরাং আবু হানিফা হলেন ইমাম বোখারির উস্তাদের উস্তাদ। আমাদের দেশের ভাষায় বলে বাবার বাবা, উস্তাদের উস্তাদ মানে বাবার। ইমাম বোখারি ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র। এবার চিন্তা করে দেখেন কার জ্ঞান কি পরিমাণ ছিল। ছাত্রের ছাত্রর জ্ঞান বেশি না উস্তাদের উস্তাদের জ্ঞান বেশি? উস্তাদের উস্তাদের জ্ঞান বেশি। ইমাম আবু হানিফার লেখা হাদিসের কিতাবের নাম মসনদে আবি হানিফা, ইমাম শাফেঈর লেখা হাদিসের কিতাবের নাম কিতাবুল উম, ইমাম মালিকের লেখা হাদিসের কিতাবের নাম মুআত্তায়ে মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা হাদিসের কিতাবের নাম মসনদে আহমদ। সাইয়েদ মাযহাবের সাইয়েদ ইমাম প্রত্যেকেই হাদিসের কিতাব লিখেছেন, আর যারা যারা হাদিসের কিতাব লিখেছেন সবাই মজহাবের অনুসারী ছিলেন। দুঃখের ব্যাপার আমাদের, আমাদের সমাজে কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা কোন উস্তাদের কাছে হাদিসও শিখে না কোরআনও শিখে, বলে আমরা মজাব মানি না হাদিস, ফালতু কথা, মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোন উপায় নাই। হাদিস মানতে হইলে আগে মজাব মানতে হবে। যেমন ধরুন নামাজের নিয়ত করার পরে কোন কোন হাদিসে আছে দুই হাত নাভির নিচে বাঁধার কথা, আবার কোন কোন হাদিসে আছে দুই হাত সিনায় বাঁধার কথা। বলুন নামাজে হাত বাঁধার হাদিস একরকম না ভিন্ন ভিন্ন রকম? তুমি যদি মজাব মানো না হাদিস মানো, তাহলে দুটা হাদিস মেনে দেখাও তো। দুই হাত, দুই হাত সিনায় বাঁধলে নাভির নিচে বাঁধার মতো আরো কোন হাত থাকে? দুই হাত নাভির নিচে বাঁধলে সিনায় বাঁধার মতো আরো কোন হাত থাকে? তুমি তো মজাব মানুই না হাদিস মানো, মেনে দেখাও, পারবে না কোন, পারবে না কোন? ইমাম আবু হানিফা বলেন নবীর নিচে দুই হাত বাঁধবে পুরুষরা, সিনায় দুই হাত বাঁধবে নারীরা। কোন হাদিস মানা বাকি রইল? মজহাব অমান্য করে হাদিস মানা হইল না মজহাব মানার কারণে হাদিস মানা হইল? তাহলে পরিষ্কার হইল যে মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোন পথ নাই। যেমন ভাবে ডাক্তার না মানা পর্যন্ত ঔষধ খাওয়ার কোন পথ নাই। ফার্মেসিতে ঔষধ আছে বলেই আপনি খেতে পারবেন ডাক্তারের ব্যবস্থা ছাড়া? তেমনি ভাবে রসুলের হাদিসের ভান্ডার আছে বলেই আপনি আমল করতে পারবেন ইমামগণের মজহাব ছাড়া? কাজে এই যে আর একটা নতুন ফেতনা আমাদের সমাজে আবির্ভাব হচ্ছে, একটা স্লোগান, দুঃখাবাদীপূর্ণ স্লোগান, যে আমরা হাদিস মানি মজহাব মানি না। এবং এই দাবির উপর তারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, হাদিসের অনুসারী। হাদিসের যা কিছু আছে এইগুলি সবগুলির অনুসারী কোন মুসলমান হতে পারে? হাদিসে আছে আল্লাহ রাসুল একত্রে নয় বিবি রেখেছিলেন। একত্রে কত বিবি রেখেছিলেন? এই হাদিসের অনুসরণ করতে হলে কোন মুসলমান? হাদিস অনুসরণের অর্থে আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে। মুসলমান আহলে হাদিস হতে পারে না আহলে সুন্নত হতে পারে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, তোমরা পেশাব পায়খানা করার সময় লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করবা। এরপরে বলেন ওয়ালাকিন সারিকু আও গারিকু, তবে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে পেশাব পায়খানা কর। এই তবে হইয়া যে বাকি হাদিসটা, হাদিসের বাকি অংশটা, আগে বললেন কিবলাকে সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবা না। এরপরে বললেন তবে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে পেশাব পায়খানা কর। এই তবে হইয়া যে হাদিসের বাকি অংশ, এই বাকি অংশটা বাংলাদেশের কোন মুসলমানের জন্য অনুসরণ করা হালাল হবে? বাঘের বেটা হইলে মায় মানো হাদিসটা, এখন বাঘের বেটা হইলে এই হাদিসের বাকি অংশটা অনুসরণ করে দেখাও। মজহাবের ইমামগণ বলে এই বাকি অংশটা আল্লাহর রাসূল মদিনাবাসী মুসলমানদের জন্য বলেছিলেন, বাংলাদেশবাসী মুসলমানদের জন্য নয়। বুঝে দেখে বলেন হাদিস পাইলেই মানা যায় না, মজহাবের ইমামগণের ফয়সলা মতে মানতে হয়। সুতরাং মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোন পথ নাই। যাই হোক, আমি কথায় কথায় একটু দূরে চলে গেলাম। মোহাম্মদুর রসুল্লাহ উস্তাদ সোয়ালক্ত সাহাবা তার সরাসরি ছাত্র, কতজন কতদিন লেখাপড়া করাইছেন, কত কিতাব? এবার বলুন কেন জগতের সব কিছু এই কিতাবের ভিতরে আছে? কুরআন যে শিখল সে জগতের সব কিছু শিখল, যে কুরআন শিখল না সে কিছুই শিখল না। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের সমস্যাগুলির হয়তো সুস্পষ্ট সমাধান দিয়েছেন, আর না হয় সমাধান পাওয়ার ব্যবস্থা বলে দিয়েছেন। মানব জীবনে এমন কোন সমস্যা নাই যার সুস্পষ্ট সমাধানও কোরআনে নাই, সমাধানের ব্যবস্থাও কোরআনে নাই, এমন কোন সমস্যা সবগুলির অগ্রিম সমাধানের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রদান করেছেন। এই কথাটা বোঝার মতো একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে 1500 বছর আগে প্রায় কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফানকিহু মা ত্বাবালাকুম মিনান নিসাঈ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাউ। হে পুরুষেরা, তোমরা দরকার হইলে দুই বিয়া করো, দুই বিবি রাখো, দরকার হইলে তিন বিবি রাখো, দরকার হইলে চার বিবি রাখো। তবে এর জন্য কিছু শর্ত জড়াইত আছে, সকল বিবিকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সকল বিবিকে সমান খরচ দিতে হবে, সকল বিবিকে সমান সময় দিতে হবে। যারা একের বেশি বিবি রাখে সমান দৃষ্টিতে দেখে না, বরণ পোষণ সমান পরিমাণ দেয় না, সমান পরিমাণের সময় দেয় না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এরা হাসরের মাঠে এমত অবস্থায় দাঁড়াবে তাদের এক বাদুর হাত পা কাটা থাকবে। তাহলে বলুন, আল্লাহ যে কোরআনে বলেছেন দুই বউ তিন বউ চার বউ রাখতে পারো বিনা শর্তে, না সমতা বজায় রাখার শর্তে? সমতা বজায় তারপরও সমতা বজায় রাখতে পারবে যারা, তাদেরকে আল্লাহ একত্রে চার বিবি রাখার অধিকার কোরআনে দিয়েছেন। আজকে নূতন শুনলেন না আরো শুনেছেন? আজকে দিচ্ছেন চার বিবি রাখার অধিকার পুরুষকে, না 1500 বছর আগে? 1500 বছর ওই 1500 বছর আগে কোরআনের ভিতরে দেওয়া আল্লাহর এই বিধানটা 1500 বছর পরে বাংলাদেশের জন্ম হইল। এই বাংলাদেশের ভিতরে একটা সমস্যার, জটিল সমস্যার অগ্রিম সমাধান 1500 বছরের এই আয়াতের ভিতরে আল্লাহ দিয়েছে। বাংলাদেশের ভিতরে বর্তমান জটিল সমস্যা বাকি, সমস্যা তো অনেকে আছে, যারা রাজনীতি করে এরা মনে করে রাজনৈতিক সমস্যাটাই সবচেয়ে বড় জটিল সমস্যা, যারা শিক্ষকতা করে এরা মনে করে শিক্ষা জগতের সমস্যাগুলি সবচেয়ে বড় জটিল, যারা অর্থনীতির চর্চা করে তারা মনে করে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক সমস্যাটা সবচেয়ে বড় জটিল, যে বিচার করে এটাই জটিল মনে করে। কিন্তু বাস্তবে কতগুলি ব্যাপার আছে, রাজনীতি করো আর না করো, শিক্ষকতা করো আর না করো, অর্থনীতির চর্চা করো আর না করো, মানতে বাধ্য হইবা যে আসলে এইগুলি বাস্তব জটিলতা। এর মধ্যে একটা হইল, বর্তমান বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে কমপক্ষে 50 লক্ষ নারী বেশি আছে। তাহলে যে পরিমাণ পুরুষ আছে, এই পরিমাণ পুরুষের কাছে একটা কইলা নারী দিয়া দিলে প্রত্যেকটা পুরুষই তো একটা কইলা বউ হইল। ধরেন বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা যদি 16 কোটি হয়, তাইলে আপনারা মনে করেন 8 কোটি নারী আর 8 কোটি পুরুষ? অবশ্যই না। 7 কোটি 75 লক্ষ পুরুষ, 8 কোটি 25 লক্ষ নারী। 7 কোটি 75 লক্ষ পুরুষের কাছে 7 কোটি 75 লক্ষ নারী বিয়া দিলে প্রত্যেকটা পুরুষেই একটা করিয়া বউ হইল কিনা? হইল। নারী আরো কতজন বাকি রইল স্বামী হওয়ার? 50 লক্ষ। 1500 বছর আগে যদি আল্লাহ কোরআনে পুরুষরা একের বেশি বউ রাখার বিধান দিতেন না, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও যুক্ত না। সমস্যা আসলো কবে, সমাধান দেওয়া হইল কবে? সমস্যা আসলো বাংলাদেশে কোরআন নাজিলের 1500 বছর পরে। কোরআনের ভিতরে আল্লাহ সমাধান দিয়ে রেখেছেন 1500 বছর আগে। এবার বুঝতে পারলেন কোরআন মানব জীবনের সব সমস্যার সমাধান কেমনে কেমনে হয়। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ তার ডাইরেক্ট ছাত্র 1.5 লক্ষ ছাত্র সাহাবায়ে কেরামকে 23 বছরে শুধুমাত্র কোরআন শিক্ষা দিয়েছেন, আর কোন কিছু শিক্ষা দেওয়ার দরকারই ছিল না। বুঝতে পারলেন 23 বছরে মাত্র এক কিতাব পড়াইলেন কেন? এই কিতাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে। এই কিতাবে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে। আমাদের বর্তমান সমাজের প্রায় সমস্ত বুদ্ধিজীবীরা, প্রায় সমস্ত নারীরা এখন পর্যন্ত বুঝতে পারে না যে পুরুষকে আল্লাহ একের বেশি বউ রাখার অধিকার দিলেন কেন, যেই অধিকার নারীকে দিলেন না, নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দিলেন না, তাহলে পুরুষকে কেন একের বেশি বউ রাখার অধিকার দিলেন? বুদ্ধিজীবীরা মাথায় ঢুকে না কেন এই বৈষম্য আল্লাহ করবে। নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দিয়েছেন, দেন পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অধিকার দিয়েছেন। এই রে অধিকারের বেলায় সমান সমান করা হইল না বেশকম করা হইল? কেন আল্লাহ বেশকমটা করলেন? এই বেশকমটা মৌলবীরা করছে না আল্লাহ করছে? আল্লাহ কেন এই বেশকমটা করলেন? আমাদের সমাজের বুদ্ধিজীবীদের চেয়ে আল্লাহ কিছু কম বুঝেন এই জন্য। বুদ্ধিজীবীরা কি মাতাব্বরিটা করতে চায়? আল্লাহ করছেন বেশকম, আর তারা করতে চায় সমান। আল্লাহ এই বেশকমটা যে করলেন, আবারও আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, যদি আল্লাহ 1500 বছর আগেই কোরআনের ভিতরে একের বেশি বউ রাখার অধিকার পুরুষদেরকে দিতেন না, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তাই পুরুষে একের বেশি বউ রাখার অধিকার দিয়েছেন আল্লাহ কোরআনে, কার স্বার্থে? নারীর স্বার্থে। সুতরাং যারা সমান করতে চায় এরা নারীর স্বার্থকে ধ্বংস করতে চায়। আল্লাহ বেশ কম করছেন নারীর স্বার্থে, সুতরাং যারা সমান করতে চায় এরা নারীদের স্বার্থকে ধ্বংস করতে চায়। এখন বলেন 23 বছরে 16 লক্ষ ছাত্রদেরকে কত কতটা বই ভরানি দরকার ছিল? অনেকগুলি ভরানি দরকার ছিল না? একটা কিতাব পড়ানি যথেষ্ট ছিল। বুঝে আসছে কথাটা? তাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক ছাত্রদেরকে 23 বছরে একটা মাত্র কিতাব পড়াইল। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, এই কিতাবে মানব জীবনের কোন সমস্যার সমাধান জানায়? হয়তো সরাসরি সমাধান আছে, আর না হয় সমাধানের ব্যবস্থা দেওয়া। ব্যবস্থাটার আলোচনা আজকে আমি করতে পারব। আমি আগেই বলেছি আমার স্বাস্থ্য খুব খারাপ, গলাও খুব খারাপ, কথা বলতে গলায় মুখে একসাথে ব্যথা হয়। শুধু আজকের মতো এতটুকু মনে রাখি যে আল্লাহ কোরআনের ভিতরে মানব জীবনের সব সমস্যার হয়তো সরাসরি সমাধান দিয়েছেন, আর না হয় সমাধানের ব্যবস্থা দিয়েছে। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদেরকে এক কিতাবের বেশি বই পড়ানির কোন দরকার ছিল না। এক কিতাবের বেশি বই পড়ানির কোন দরকার ছিল? 30 পারা কোরআন পড়াইলেন, লেখাইলেন, এর মানে মানব জীবনের সব সমস্যার সমাধানের ব্যবস্থা দান করলেন। আর কি চাই? শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান দর্শন যা কিছু বলুন, মানব জীবনের সব সমস্যার সমাধান যে গ্রন্থে পাওয়া যায় সেই গ্রন্থের শিক্ষা গ্রহণ করতে পারলে আর কি চাই? আর তো কিছুই দরকার নাই। এই জন্য রসুল সাহাবাদেরকে 23 বৎসরে মাত্র একটা কিতাব পড়াইলেন কোরআন শরীফ। আজকের মতো আরেকটা উদাহরণ দিচ্ছি, শুধু এই কোরআন শরীফ কোরআন শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষা এই এটাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে না এরা মানুষ হতে পারে না। কোরআন শিক্ষার সোয়া লাগে যাদের অন্তরে তারাই মানুষ হইতে পারে। যাদের অন্তরে কোরআন শিক্ষার সোয়া লাগে না, পরশ লাগে না, এরা মানুষ হতে পারে না, জানোয়ার হইয়া যায়। কেমনে জানোয়ার হইয়া যায় দেখো, এক দুইটা পুরাতন উদাহরণ দেব আর কিছু নতুন উদাহরণ দেব। পুরাতন উদাহরণগুলির মধ্যে একটা উদাহরণ হইল ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফের নাম শুনছেন কোনদিন? মরণের আগে ওসিয়ত করে গেল যে আমি মরলে আমার লাশ গোসল দিবা না, কাফন করাইবা না, জানাজা করবা না, গুরুস্থানে দাফন করবা না, হাসপাতালে দান করে দিবা। মরা লাশকে গোসল দেয়, কাফন করায়, জানাজা করে, দাফন করে, ধর্মান্তরা, আমি ধর্মান্ত না। যারা ধর্ম পালন করে এরা অন্ধ, এটা কয় ধর্মান্ত, ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ত। যা নাস্তিকের ভাষা, এটা কোন মুসলমানের ভাষা নয়, ধর্মান্ত শব্দটা। আজকের পত্র পত্রিকাতে বহু বিবৃতিবাদের বিবৃতিতে ধর্মান্ধ শব্দ পাওয়া যায়। আপনাদের জানা থাকতে হবে এই শব্দটা মুসলমানের ভাষা নয়, নাস্তিকের ভাষা। যারা ধর্ম পালন করে এরা কি অন্ধ না ধর্মই আলো? এটা একটু করে বুঝবেন ইনশাল্লাহ, ধর্ম কেমনে আলো আর ধর্মহীনতাই কিভাবে অন্ধকার। ডক্টর আহমদ শরীফ কয় মরা লাশকে গোসল দেওয়া ধর্মান্ধদের কাজ, কাফন পরানি ধর্মান্ধদের কাজ, জানাজা পড়া ধর্মান্ধদের কাজ, গুরুস্থানে দাফন করা ধর্মান্ধদের কাজ, আমি ধর্মান্ধ না, আমাকে এইগুলি করবা না, আমার লাশ হাসপাতালে দান করে দেবা, তাই করা হয়েছিল। আহমদ শরীফের ফসা গলা লাশ হাসপাতালেই দেওয়া হয়েছিল, তার নসিবে গোসল জুটেনি, কাফন জুটেনি, জানাজা জুটেনি, গুরুস্থান জুটেনি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন কুত্তা মরলে কেউ গোসল দেয়, কাফন করায়, জানাজা পড়ে, দাফন করে? কুত্তা মরলেও গোসল নাই, আহমদ শরীফ করলেও গোসল নাই, কুত্তা মরলেও জানাজা নাই, আহমদ শরীফ করলেও জানাজা নাই, কুত্তা মরলেও কাফন নাই, আহমদ শরীফ করলেও কাফন নাই, কুত্তা মরলেও গুরুস্থান নাই, আহমদ শরীফ করলেও গুরুস্থান নাই। কিসের অভাবে? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার পরশ পাওয়ার অভাবে? সুতরাং কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। একটা উদাহরণ দিলাম, আমার শরীর খুব খারাপ, আমি খুব তাড়াহুড়া করে শেষ করার চেষ্টা করি। 2 নম্বর উদাহরণ, তসলিমা নাসরিন এক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, এটা তো সত্য কত, তাই স্বামীর অধিকার নাই, তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া, আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া ভেটে বাচ্চা নেবে না, বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে নেবে। এমন পেটের জন্য মানুষ হওয়ার দরকার না কুত্তিরও তাকে? তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কোথায়? এই তসলিমা তার কুত্তির মতো হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার সোয়া লাগার অভাবে? সুতরাং কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। তিন নম্বর উদাহরণ, কথা বুঝতে কঠিন না তো? তিন নম্বর উদাহরণ, বাংলাদেশে যত স্কুল কলেজ ভার্সিটি আছে, আমার জানা মতে কোন স্কুলের কোন কলেজের কোন ভার্সিটির পাঠ্য বইয়ে সিলেবাসভুক্ত বইয়ে লেখা নাই যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কথাটা কোন স্কুলের বইয়েও লেখা নাই, কলেজের বইয়েও লেখা নাই, ভার্সিটির বইয়েও লেখা নাই। কেন লেখা নাই এটা আরেক ব্যাপার, এটা আপনাদের বিরাট সৌভাগ্য। আপনাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় এদের মস্ত ইহুদি খ্রিস্টানে আগেই দুলাই কুড়া আছে যে তোমরা সিলেবাসটা এমন ভাবে বানাইবা এই সিলেবাস পড়লে যেন মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হয়, এই সিলেবাস পড়লে যেন মুসলমানের বাচ্চা সালমান রুশদি হয়, এই সিলেবাস পড়লে যেন মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হয়, এই সিলেবাস পড়লে যেন মুসলমানের বাচ্চা শামসুর রহমান হয়, এই সিলেবাস পড়লে যেন মুসলমানের বাচ্চা লতিফ সিদ্দিকী হয়। এইটা আপনাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আপনাদের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসটা তৈরি করার জন্য এমন সমস্ত বুদ্ধিজীবী শিক্ষাজীবীদের দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবেই সিলেবাস তৈরি করে, এই সিলেবাস পড়লে যেন মুসলমানের বাচ্চা মুসলমান হতে না পারে, এই সিলেবাস পড়লে যেন মুসলমানের বাচ্চা নাস্তিক মুরতাদ হতে পারে, এই মর্মে যাদের মস্তক ইহুদি খ্রিস্টানের ধুলাই তুলে রাখছে, ইহুদি খ্রিস্টানের এই সমস্ত পাঁচাটা গুলামদের হাতে শতকরা ৮৫ জন মুসলমানের দেশের সিলেবাস তৈরির দায়িত্ব দেওয়া হয়। এটা আপনাদের সৌভাগ্যের ব্যাপার, দুর্ভাগ্য। কত বড় দুর্ভাগ্য একটা জাতির জন্য এটা বুঝাবার মতো ভাষা আমার কাছে নাই। কাজেই বাংলাদেশের কোন স্কুলের বইয়ে কোন কলেজের বইয়ে কোন ভার্সিটির বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, কথাটা লেখা নাই। এই কথাটা লেখা আছে একমাত্র মাদ্রাসার সিলেবাস ভুক্ত বই, শুধুমাত্র মাদ্রাসার সিলেবাস। কিন্তু এসব সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের ৯৯,৯৯৯টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে জীবনভর মেনে চলে দিয়ে তারা সন্তান জন্ম দেওয়া হারাম, বিশ্বাস করে মেনে অচল। প্রতি লক্ষ ছাত্র ছাত্রীদের ৯৯,৯৯৯ জন বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা বিশ্বাসও করে মানেও সিলেবাসে ভাইছিল, এটা বিশ্বাস করে কেন? কোরআন শিক্ষার সোয়া পাইছে, স্কুলে কোরআন শিক্ষা পাইছে, কলেজে কোরআন শিক্ষা পাইছে, ভার্সিটিতে কোরআন শিক্ষা পাইছে, আলেমদের সাথে সমাজে চলাফেরা করিয়া কোরআন শিক্ষিত আলেমদের পরশ পাইয়া এই কথাটা বিশ্বাস করে এবং মেনে চলে। কোরআন শিক্ষা ভাইয়া না কোরআন শিক্ষার সোয়াব ভাইয়া? কোরআন শিক্ষার সোয়াব প্রতি লক্ষ স্কুল কলেজ ভার্সিটি পূর্ব ছাত্রছাত্রীদের কতজন কইছি? 99,999। বাদ গেল কজন? লাখের একজন বাদ গেল কেন? লতিফ সিদ্দিকির জন্য। লাখের একজন বাদ গেল কেন? ডক্টর আহমদ শরীফের জন্য। লাখের একজন বাদ গেল কেন? শামসুর রহমানের জন্য। এই জন্য লাখের 99,999 জন করেছে। বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীদের প্রতি লাখ মুসলমান ছাত্রছাত্রীদের 99,999 জন ছাত্রছাত্রীকে এখনো ইহুদির পাঁচাটা দালালেরা, খ্রিস্টানদের পাঁচাটা দালালেরা এখনো নাস্তিক বানাইতে পারলো না কেন? মুরতাদ বানাইতে পারলো না কেন? কোরআন শিক্ষার সোয়া লাগার কারণে। সুতরাং কোরআন শিক্ষাই হল একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কত নম্বর উদাহরণ? 3 নম্বর। 4 নম্বর উদাহরণ, বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে শিক্ষা ব্যবস্থা এত উন্নত মানের যে তাদের দেশে কোন একজন নাগরিক অশিক্ষিত থাকার কোন সুযোগই নেই। প্রত্যেকটা সন্তানকে 6 বছর বয়সে স্কুলে লেখাপড়ার জন্য ভর্তি করাইতে হয়, 17 বছর বয়স পর্যন্ত একটানা লেখাপড়া চালাইতে হয়। কোন মা বাবা যদি, কোন সন্তানের মা বাবা যদি 6 বছর থেকে 17 বছর পর্যন্ত সন্তানের লেখাপড়া বন্ধ করে, সরকার মা বাবাকে জেলখানায় বন্দী করে রেখে ওই বাচ্চাকে সরকার নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া করায়। বুঝে থাকলে বলেন তাদের দেশের শিক্ষা ব্যবস্থা নরবড়ে না শক্তিশালী? শক্তিশালী। অথচ বাংলাদেশে এখনো যদি কোন সন্তানের বাবা ইচ্ছা করে আমার সন্তানকে কোন লেখাপড়া জীবনে করাইব না, এখনো যে কোন মা বাবা তার সন্তানকে গণ্ড মূর্খ বানাবার সুযোগ আছে। ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগ নাই। ইহুদি খ্রিস্টানদের দেশে এমন সুযোগ নাই। তাদের দেশের শতকরা 100 জন শিক্ষিত, শতকরা 100 জন। কিন্তু তাদের দেশে সন্তানের জন্মের সময় যে জন্ম নিবন্ধন হয়, সরকারি অফিসে যে সন্তানের জন্ম তারিখ রেজিস্ট্রেশন হয়, সবগুলি সন্তানের জন্ম নিবন্ধন হয় মায়ের নামে, বাপের নামে একটা সন্তানের জন্ম নিবন্ধন হয় না। আমার চোখের দেখা কয়েকটা ইহুদি খ্রিস্টানের দেশ একই অবস্থা দেখেছি, অন্যান্য ইহুদি খ্রিস্টানের দেশের খবর নিয়েছি একই অবস্থা। ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তানের জন্ম নিবন্ধন বাপের নামে হয় না, মায়ের নামে হয়। কারণ তাদের রাষ্ট্রীয় আইনে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। রাষ্ট্রীয় আইনে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। কাজেই যে কোনো নারী যে কোনো পুরুষের সাথে যে কোনো রাত্রি যাপনের অবাধ অধিকার, যে কোনো নারী যে কোনো পুরুষের সাথে যে কোনো রাত কাটাবার অধিকার অবাধ। তাই একটা নারী একটা পুরুষের সাথে এক রাত কাটালো হোটেলে, আর একটা পুরুষের সাথে আরেক রাত কাটাইল ক্লাবে, আর একটা পুরুষের সাথে আরেক রাত কাটাইল পার্কে, আর একটা পুরুষের সাথে আরেক রাত কাটাইল সমুদ্র সৈকতে, আর একটা পুরুষের সাথে আরেক রাত কাটাইল জঙ্গলে, এটা তাদের অধিকার। এতে করে কোন পুরুষটার সাথে রাত কাটানির কারণে তার ফেলে বাচ্চা আসলো নিজেই জানে না। এইভাবে ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হয়। এইভাবে আমার কথা বুঝে থাকতে বলুন, মানুষের মতোই জন্ম হয় না জানোয়ারের মতোই জন্ম হয়? শিক্ষার অভাবে শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? আবারও প্রমাণ হইল কি, মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এখন বলেন আপনারা এই মাদ্রাসা থাকলে কি হয় না থাকলে কি হইব? এটাই তো বলতে চাইছিলাম, এটাই তো আমার আলোচ্য বিষয়। মাদ্রাসার সম্মেলনে আসলেন, এখান থেকেই বুঝে যেতে হবে যে দেশে মাদ্রাসা আছে, এই দেশে মানুষের বাচ্চা মানুষের মতো জন্ম হয়, যেসব দেশে মাদ্রাসা নাই ওইসব দেশে মানুষের বাচ্চা কুত্তার বাচ্চার মতো জন্ম হয়। বুঝে থাকে বলেন মাদ্রাসা থাকলে কি হয়? হ্যাঁ, আদম সন্তান মানুষ হয়, মাদ্রাসা না থাকলে আদম সন্তান জানোয়ার হয়, আদম সন্তান জানোয়ার। এই পর্যন্তই কথা, শেষ নয়। যে কোনো দেশের যে কোনো নাগরিক, বিশেষ করে মুসলিম দেশের মুসলিম নাগরিক, সৎ হবে না অসৎ হবে নির্ভর করে একমাত্র কোরআন শিক্ষার সোয়া পাইল কি না পাইল না এটার উপর। মুসলমান দেশের মুসলমান নাগরিক হইয়াও যদি কোরআন শিক্ষার পরশ পায় না, যত বড় শিক্ষিত হবে তত বড় অসৎ হতে বাধ্য, যত বড় শিক্ষিত হবে তত বড় জালিয়াতিকারী হতে বাধ্য, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। আপনারা যে দেশে বাস করেন, এই দেশের রিক্সার ড্রাইভারেরা বড় দুর্নীতিবাজ না বড় বড় বুদ্ধিজীবীরা বড় দুর্নীতিবাজ? কারণ কি, কোরআন শিক্ষার ফরস না ভাইলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ। এটা বুঝবার জন্য একটা উদাহরণ দেখুন। আমি একবার এইরকম এক মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে রেলে যেতে হয়, রেল স্টেশনে গিয়া দেখি টিকিট কিনতে গেলে গাড়ি ছেড়ে দেয় আর গাড়ি ধরতে গেলে টিকিট কিনা যায় না। অনেকদিন আগের কথা, তখন গাড়িতে টিকিট চেক করার জন্য সরকারি বেতনভোগী চেকার থাকতো, তার টিটি বলা হইত। আমি মনে করলাম টিকিট করতে না পারলে অসুবিধা নাই, গাড়ির ভিতরে টিটি থেকে টিকিট নিয়ে নেবো, ভাড়া দিয়া দেবো। উঠে গেলাম গাড়িতে, টিটি সাহেবকে বললাম টিটি সাহেব আমাকে একটা টিকিট বানায় দেন, যা ভাড়া হয় নিয়ে যান। তিনি বলেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না, অথচ বানাই দিবার জন্যই সরকারের তার বেতন দিয়ে রাখছে। যে ডিউটির জন্য সরকারি বেতন খায় এই ডিউটি আমাকে বলে করা যাবে না। আমি বললাম কেন? বলে টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে গাড়ি চলার জরিমানাও দিতে হবে। আমি বললাম জরিমানাও দেব ভাড়াও দেব, টিকিটটা বানাই দেন। আগে খুব কঠোর ভাষায় কথা বলছিল না, টিকিট বানাই দিতে গেলে বা উচিত ভাড়া দিলেই শুধু হবে না, জরিমানাও দিতে হবে, কথাটা কি নরম না শক্ত? আমি তখন বললাম জরিমানাও দেব ভাড়াও দেব টিকিট বানাই দেন, তখন বাসা করছে নরম। বলে হুজুর আপনার বাড়াও শুনো না দিতে হবে না, জরিমানাও লাগবে না, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দেন। বাড়াও লাগবে না, উচিত বাড়াও লাগবে না, জরিমানাও লাগবে না, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দেন। এটা কি সৎ না অসৎ? এই একটা অসৎ সরকারি কর্মচারী বাংলাদেশে ছিল তখন, বর্তমানে আর একটাও নাই। যদি আপনারা বলেন বর্তমানে আরো বেশি আছে, তাহলে আমি জিজ্ঞেস করব এই সমস্ত অসৎ সরকারি কর্মচারীরা অশিক্ষিত না শিক্ষিত? এতগুলি শিক্ষিতর দল এত বড় অসৎ কেন? কোরআন শিক্ষার সোয়া না হওয়ার কারণ। কোরআন কি কি শিক্ষা দেয়? কুরআন শিক্ষা দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না। শব্দ একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হারাম। গ্রহণ করলে কাল দুনিয়াতে যদি বিচার না হয়, কাল হশরের মাঠে আল্লাহর আদালতে কড়ায় গণ্ডায় হিসাব দিয়া বিচার দিতে হবে। শিক্ষাটা আছে কোথায়? একমাত্র কোরআনে। সুতরাং কোরআন শিক্ষার সুয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় অসৎ হতে বাধ্য। আমার কথা বুঝে থাকলে বলেন, আমাদের সমাজে মাদ্রাসাগুলি থাকলে কি হবে? জনগণ সৎ হবে, না থাকলে কি হবে? অসৎ। কোরআন শিক্ষা যেই দেশে আছে সেই দেশের আদম সন্তান মানুষ হয়, কোরআন শিক্ষা যেই দেশে নাই সেই দেশের আদম সন্তান জানোয়ার হয়। আপনারা হয়তো সারা জীবন ভর শুনে আসছেন ওয়াজ্জুসী হতে গেলে যে কোরআন শিক্ষার দ্বারা আখেরাতে কি উপকার হয়। সারা জীবনই শুনতেন কোরআন শিক্ষার দ্বারা আখেরাতে কি উপকার হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আখেরাতের জীবনটা আগে না দুনিয়ার জীবনটা আগে? আগেরটা আগে বুঝা দরকার, পরেরটা পরে বুঝব। কোরআন শিক্ষার দ্বারা আখেরাতে কি হয়, আখেরাতের জীবন পরে আসবে সেটা পরে বুঝব। আগে দুনিয়ার জীবন আগে বুঝতে হবে, কোরআন শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে কি উপকার হয়। দুনিয়ার জীবনে কোরআন শিক্ষার দ্বারা এক নম্বর উপকার যেটা হয় সেটা হল মনুষ্যত্ব রক্ষা। দুই নম্বর উপকার যেটা হয় সেটা হল সততা রক্ষা। তিন নম্বর উপকার যেটা হয় সেটা হল সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা। চার নম্বর উপকার যেটা হয় কোরআন শিক্ষার দ্বারা সেটা হল সমস্ত পুরুষের চরিত্র রক্ষা হয়, একমাত্র কোরআন শিক্ষার কারণে। পাঁচ নম্বর উপকার যেটা হয় সেটা হল সমস্ত নারীদের সতীত্ব রক্ষা হয়, একমাত্র কোরআন শিক্ষা যে মানে তার। যে পুরুষ কোরআন শিক্ষা মানে না তার চরিত্র ধ্বংস হইয়া যায়, যে নারী কোরআন শিক্ষা মানে না তার সতীত্ব পথে কাঠে উন্নীত হইয়া যায়। এগুলি আখেরাতের উপকার না দুনিয়া? দুনিয়াতে যদি মনুষ্যত্ব রক্ষা হতে চান, দুনিয়াতে যদি সততা রক্ষা হতে চান, দুনিয়াতে যদি প্রাণ রক্ষা হতে চান, দুনিয়াতে যদি চরিত্র রক্ষা হতে চান, দুনিয়াতে যদি মা বোনের মান ইজ্জত রক্ষা হতে চান, কোরআন শিক্ষার কোন বিকল্প নয়। ইফতিজিং হয় কিনা আজকাল মাদ্রাসার ছাত্র ছাত্রী নিয়ে না স্কুল কলেজে? কেন ঘটনাটা কি? ঘটনাটা হল মাদ্রাসার ছাত্রীদেরকে পর্দা সহকারে বাড়ির থেকে মাদ্রাসায়, মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার ব্যবস্থা দেওয়া হয়। বখাটে ছেলেরা দেখার এই সুযোগ পায় না। ইফতিজিং এর মজা তো দেখার মধ্যে, ইফতিজিং এর মজা না দেখার মধ্যে, দেখার মধ্যে মাদ্রাসার ছাত্রী এত হতে কাটে দেখার এই সুযোগ নাই। ইফতিজিং এর কোন প্রশ্নই আছে না। স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে যেহেতু পর্দার বিরুদ্ধে শিক্ষা হয়, পর্দার পক্ষে নয়, এই জন্য পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে শুধু ইফতিজিং নয়, মা বোনের মান ইজ্জত নিয়ে পথে ঘাটে কারাকারি হয়। কিসের অভাবে? একমাত্র কোরআন শিক্ষার অভাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মরণ কামড় দিয়া এই দেশে মাদ্রাসা শিক্ষাকে ধইরা রাখতে হবে। মরণ কামড় দিয়া ধরে রাখতে হবে। মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে দুশ্মনের অভাব নাই এই সমাজে। আপনারা যে পরিমাণ মুসলমান মাদ্রাসার মাহফিলে ওয়াজ শুনতে আসেন, এর চেয়ে শতগুণ বেশি মাদ্রাসা শিক্ষার দুশ্মন আছে এই সমাজে। এরা মাদ্রাসা শিক্ষাকে দেখতে পারে না, মাদ্রাসা শিক্ষাকে সইতে পারে না, এরা মাদ্রাসা শিক্ষাকে বরদাস্ত করতে পারে না। কারণ মাদ্রাসা শিক্ষা চালু থাকলে পথে ঘাটে নারীর সতীত্ব নিয়ে খেলা করা যাবে না। মাদ্রাসা শিক্ষা চালু থাকলে দুর্নীতি করিয়া সরকারি সম্পদ আত্মসাৎ করা যাবে না। মাদ্রাসা শিক্ষা চালু থাকলে চরিত্র ধ্বংস হওয়ার পথে চলা যাবে না। মাদ্রাসা শিক্ষা চালু থাকলে হারাম কাজ করা যাবে না। মাদ্রাসা শিক্ষা চালু থাকলে চুরি করা যাবে না। মাদ্রাসা শিক্ষা চালু থাকলে ডাকাতি করা যাবে না। মাদ্রাসা শিক্ষা চালু থাকলে সুদকুরি করা যাবে না, ঘুষকুরি করা যাবে না, মদকুরি করা যাবে না, গাঁজাকুরি করা যাবে না, জিনা ব্যবচার করা যাবে না, খুন খারাপি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না। এই জন্য যত সুরের দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, যত ডাকাতের দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, যত সুদকুরের দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, যত ঘুষকুরের দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, যত মদকুরের দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, যত গাঁজাকুরের দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, যত ইফতিদারের দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, যত খুনির দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না, যত সন্ত্রাসী দল মাদ্রাসা শিক্ষা দেখতে পারে না। আল্লাহ আপনাদের আমাদের দুনিয়ার জীবনে এতগুলি স্বার্থ রক্ষার জন্য এই মাদ্রাসা শিক্ষাকে ধরে রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله مبارك حمل وانك قبول وانظر كرم এখানে কুরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই সম্মেলনের উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন। সমস্ত মুমিন মুসলমান মুজদেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ যারা যত রকমের আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ নবীর গড় মাদ্রাসাখানাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দিন। মাদ্রাসাকে পুঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইয়া দিন। মাদ্রাসার এই পর্যন্ত কাজ চলতে অনেক ঋণ হয়ে গেছে। ইয়া আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমতে যারা যতভাবে অংশগ্রহণ করেছেন তাদের সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দিন। ইয়া আল্লাহ আমাদের সমাজ থেকে অশান্তি বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হানাহানি দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দিন। ইয়া আল্লাহ আমাদের সমাজকে শান্তির সমাজ বানাইয়া দিন। ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের স্বাধীনতা হেফাজত করুন, দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন, দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন, মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দরুদ আর সালাম হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين.